శ్రుతి స్మృతి పురాణానామాలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యహం. ఓం నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్య ద్వార అపరక్ష అనుభూతి শেষ, আজকে 10টা 20 শেষ হয়ে যাবে। তার শুরু থেকে কালকে একবার আমরা আবার শুরু থেকে একবার জাস্ট রিমাইন্ড করার জন্য যে কি কি টোটাল পড়েছি, কিন্তু আজকে খালি যে গ্রন্থকার যেটা শুরু থেকে এর উত্তমাধিকারীকে কার জন্য এটা লাভদান লাভদায়ক হবে, কিভাবে অজ্ঞান কি জ্ঞান কি আর কিভাবে বিচারের দ্বারা আমাদের অজ্ঞানকে সরাতে হবে, তারপরে জগৎ প্রপঞ্চের মিথ্যাত্ব, জগৎ প্রপঞ্চের অন্তঃপার্থিব আমাদের স্থূল শরীর সূক্ষ্ম শরীর এগুলোও মিথ্যা, কারণও মিথ্যা, জগৎ বাস্তবিক অবিদ্যা বলে কোনো বস্তুই নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না জানতে বা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত এগুলো যদি ব্যবহার চলতে থাকে। তারপরে তিনি সাধন রূপে 15টা বললেন, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার মৌন ত্যাগ, এইগুলো 15টা সাধনের কথা তিনি বলেছেন, যাতে বেদান্তে মুখ্য রূপে বিচার সবকিছুর মধ্যে বারবার ওই ব্রহ্ম চিন্তন করা, যে যেখানে যেখানে মন যাচ্ছে সেখানে যেন এটাই ব্রহ্মের রূপ, এটাই ব্রহ্মের রূপ, বারবার মানে দৃষ্টি জ্ঞানময়ীম কৃত্যা পশ্যে ব্রহ্মময়ম জগৎ, জ্ঞানময় দৃষ্টি করে সমস্ত জগতের মধ্যে ব্রহ্মকে দেখা, বারবার এই অভ্যাস করা। তারপরে সমাধির পথের জন্য বিঘ্নতা কি কি আসে এটা খুব মানে মেয়ের কথা উপযোগী কথা বলেছেন তিনি এখানে, যে আলস্য নিদ্রা তন্দ্রা, তারপরে শূন্য ভাব অনুসন্ধান রাহিত্য লয় তম বিক্ষেপ রসস্বাদ, এইসব যে হয় এর ক্রম একটার পর একটা ক্রমে ধীরে ধীরে উপরে উঠতে থাকলে কত রকমের বিঘ্ন আসতে পারে এগুলো তিনি এখানে বলেছেন। এবং যে অন্যান্য উপর মহলের মানে যারা আমাদের থেকে উপরের জনিত আছে তারাও কিছু বিঘ্ন, কারণ কি দেবতারাও বিঘ্ন করে, অনেক সময় তারা চায় না যে মানুষ আত্মজ্ঞান প্রাপ্ত করুক, কারণ মানুষ যদি আত্মজ্ঞান প্রাপ্ত করে তো দেবতাদের যাগযজ্ঞ করে ওদের ভোজন কে পৌঁছাবে, যেন দেবতারা চায় না, সেজন্য অনেক প্রার্থনা করে দেবতাদের অনুরোধ বিনয় করে তারপরে এই ভগবানের দিকে মানুষ এগোতে পারে আর কি। আত্মজ্ঞান মানে কাইলে তো দেবতারাও তাকে কিছু অনিষ্ট করতে পারে না, কারণ কি, কারণ সে তখন দেবতাদের তো স্বরূপ হয়ে যায়, আত্মা তো সবার স্বরূপ, সবার ভেতরেই বসে আছে, দিনে যখন এই ভাব নিশ্চয় হয়ে যাবে তখন আর দেবতারাও তাকে কিছু করতে পারে না। আগে দেবতারা কিছু বিঘ্ন করতে পারে, মানে মনের মধ্যে কোন রকম কোকলিপসা ভোগ ইচ্ছা বা এটা করি, শাস্ত্রীয় ধর্মকর্ম অধর্ম না, এটা করি ওটা করি এই ধরনের ইচ্ছা মনের মধ্যে তুলে দেয়, তাতে কি হয় শুদ্ধ আত্মচিন্তন থেকে মনটাকে ঘুরিয়ে দেয়। এরকম বলতে বলতে উনি লাস্টে বললেন যে যত আমাদের তীব্রতা থাকবে বস্তুকে জানার জন্য ভগবানকে পাওয়ার জন্য এই জন্মে পেতে হবে, এই না বলে মনুষ্য জন্ম আবার কবে পাবো, তত তাড়াতাড়ি মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এটা বলার পরে কালকে এটা পড়ে নিচ্ছিল না, ভাবিতম তীব্র বেগে না যৎ বস্তু নিশ্চয় আত্মনা, ভাবের শীঘ্র জ্ঞেয়ম ভ্রমণ কে এটা পাবে, যেরকম তীব্র হবে আমি কালকে একটা যোগ দর্শন সূত্র বলেছিলাম তীব্র সম্বেগ আনা, এখানে যার যেরকম আকুলতা দেখলো তার তীব্রতা থাকে আর কি, সেইভাবে তার চিন্তার মধ্যেও গভীরতা এবং একাগ্রতা থাকে যে এইভাবে আমাকে এগোতে হবে এবং এটাই করতে হবে। এবং তখন দৃষ্টান্ত দিচ্ছেন ভ্রমর কীটবাদ, মানে যেমন কিনা এটা একরকমের পোকা হয় তাকে ধরে আনে আর একটা পোকা, তার নাম ভ্রম, একটা ভ্রম এক টাইপের ভ্রমর আর কি, ধরেই না তাকে আগে একটু মানে ইয়ে করে একটা কেটে দেয় আর কি, তাহলে তার যন্ত্রণা হয়, দিয়ে তারপরে তাকে ওই একটা মাটির মধ্যে খুঁজতে দেয়, দিয়ে তার সামনে কিছু তখন আর কাটে না, খালি ভুঁ ভুঁ করতে থাকে আর ও ভাবে বোধ আমাকে বোধহয় এখনই আবার সে কাটবে, আর ওই চিন্তা করতে থাকে ওই ভ্রমরটা, আর কিছুদিনের মধ্যে সেই নিজ ভ্রমর রূপ হয়ে যায়। এইরকমই এখানে যে আমাদের ভগবত চিন্তা করতে করতে মানুষ সেই ভগবত ভাবের সঙ্গে এক হয়ে যায়, তা কি চিন্তা করতে হবে অন্তিম রূপে বলেছেন দেখুন 41, অদৃশ্যম ভাবরূপম চ सर्वं एव चिदात्मकं सावधानतया नित्यं स्वात्मानं भावयेद् बुधा अदृश्यं भावरूपं च सर्वं एव चिदात्मकं सावधानतया नित्यं स्वात्मानं भावयेद् बुधा अदृश्यं भावरूपं च सर्वं एव चिदात्मकं सावधानतया नित्यं स्वात्मानं भावयेद् बुधः बुद्धिमान विवेकी व्यक्ति তাকে কি করতে হবে, যে যিনি তাকে চোখে দেখা যায় না কিন্তু তিনি নিত্য বিদ্যমান, অদৃশ্যম ভাবরূপম চ। অদৃশ্য মানে তিনি চোখের গোচরে আসে না, মানে দৃষ্টি গোচরে হয় না। কোন দৃষ্টি মানে যে কোনো ইন্দ্রিয়ের বিষয় তিনি হয় না, কিন্তু তার বিদ্যমানতাকে অনুভব করা যায় যে ভাবরূপম, এটা ভাব অভাবরূপ না, ভাবাত্মক বস্তু, বিদ্যমান বস্তু, বিদ্যমান বস্তু, কিন্তু তাকে চোখে দেখা যায় না, ইন্দ্রিয় দ্বারা তাকে গ্রহণ করা যায় না, এরকম একটা। কিন্তু এই সবকিছুই যা কিছু আছে সারা সংসারে এই শুদ্ধ চেতনময় সর্বম চিদাত্মক শুদ্ধ চৈতন্য বিদ্যমান আছে, সবকিছু চেতন হবে, তাহলে সবার মধ্যে জড়াত্মক জগৎ আমরা কেন বলি? বেদান্তের সিদ্ধান্ত অনুসারে জড় বলে কিছু নেই, খালি তাদের চেতনাটা প্রকাশ করার, অভিব্যক্ত করার যে ইন্দ্রিয় সেটা নেই, সেটা কোনো কর্মের জন্য বিপাক হয়ে আছে, কিন্তু আবার যখন অন্য জনই পাবে তখন সেটা কাজ করতে লাগবে। আর সবকিছুর মধ্যে ওই সচ্ছিদ আনন্দই বিদ্যমান আছে, কিন্তু যখন সেখানে আছে তখন সেটা তো নিশ্চিত চৈতন্যময় সত্তা তার মধ্যে আছে, কিন্তু তার চৈতন্যময় সত্তার অভিব্যক্ত হবার জন্য যে করণ বা যেরকম ধরনের শরীর দরকার, সেটা পূর্বকৃত করণ বিপাকের জন্য সেটা সে অনুভব করতে পারছে। আমরাও তাই, আমাদেরও চেতনা তো আমরা অনুভব করতে পারি, কিন্তু আমরা আমাদের পরিচ্ছিন্নতাকে, পরিচ্ছিন্ন চেতনাটাকে অনুভব করি, ব্যাপক চেতনাটাকে অনুভব করতে পারি, ব্যাপক চেতনাকে অনুভব করতে পারি না। এই যে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষেত্রগম চাপি মাম বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত। আমরা তো ক্ষেত্র মানে আমি যে ক্ষেত্রকে জানি, ক্ষেত্রজ্ঞ আমি আমার শরীরকে জানি, আপনি আপনার শরীরকে জানেন, তা ভগবান বলছেন যে না না, সব শরীরের ক্ষেত্রজ্ঞ আমি একটাই। তার মানে হচ্ছে কি, যে আমি নিজেকে যে ক্ষেত্রজ্ঞ বা জীব বলে ভাবছি, সেটা আমার পরিচ্ছিন্নতার জন্য আমি পরিচ্ছন্ন শরীরটাকে জানতে পারি। সব শরীরের যদি একজনই জ্ঞাত হবে তা আমি কেন বুঝতে পারছি না? সেটা আমি এই জন্য বুঝতে পারছি না যে আমার পরিচ্ছিন্নতাতে তাদাত্মতা আছে, পরিচ্ছিন্নতাতে আসক্তি আছে। যদি এই পরিচ্ছিন্নতার থেকে তাদাত্মতাটা বা আসক্তিটা ছুটে যায়, তাহলে সব শরীরেই একই চেতন বিদ্যমান, সেটা মানুষ অনুভব করতে পারে। কারণ ভগবান ওখানে স্পষ্ট করে বলে দিলেন, জীব ব্রহ্মের মধ্যে কোনো ভিন্নতা নেই, কিন্তু ঈশ্বর সবার মধ্যে আত্মা, আর আমি ক্ষেত্রকে কেবল একটা ক্ষেত্রকে জানি, আর ঈশ্বর সবই ক্ষেত্রকে জানে, এইটুকুই খালি ভিন্নতা। ভিতরেটা কি করে যাবে আসবে, ওই একটা শরীরে জানার যে অভিমান ওইটাকে ছাড়তে হবে, তাহলে পূর্ণতা, কারণ আত্মা সর্বদাই পূর্ণ। এই জন্য এখানে বলছেন যে অদৃশ্যম ভাবরূপম চ। জ্ঞানী ব্যক্তির কি করা উচিত, বিবেকী ব্যক্তির ভগবত প্রাপ্তি করার ইচ্ছা লাগে, যে তার মনের মধ্যে নিশ্চয় ভগবান যে আত্মতত্ত্ব তাকে ইন্দ্রিয় দ্বারা জানা যাবে না, কিন্তু বিদ্যমান বস্তুটি সর্বার সারা সংসার তার দ্বারাই ব্যক্ত হয়ে রয়েছে। বিদ্যমান বস্তুর দ্বারা সারা সত্তার, সারা সংসার ব্যক্ত হবার জন্য সমস্ত সংসারের বিদ্যমানতাকে আমরা অনুভব করতে পারি। এইভাবে বিচার পূর্বক সাবধানের সঙ্গে বারবার বুদ্ধিমান ব্যক্তি নিজের স্বরূপের নিত্যম স্বাত্মানম ভাবায়ে, আপনি স্বরূপকে এইভাবে ভাবতে হবে যে আমি, যে সমস্ত শরীরের মধ্যে এক শুদ্ধ চেতন তত্ত্ব আমি বিদ্যমান আছি, আমি শরীরের মধ্যে থাকা সত্ত্বেও আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি পূর্ণ, আমি চেতন, আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি পূর্ণ, আমি চেতন। চেতনের অনুভব তোমাদের আছে, কিন্তু এই যে অসঙ্গ আর ব্যাপকতা এটার অনুভব নেই আর কি। এইটুকু অনুভব করার জন্য বার বার বার বার এই ভাবনা, মানে বিবেক পূর্বক যখন বুঝে গেছি ব্যাপারটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেমন কোনো মানুষ বিবেকী ব্যক্তি ভালো মন্দ বোঝার আগে সে ভুল করতে পারে, কিন্তু যখন এটা ভালো এবং এটা সবচেয়ে শ্রেষ্ঠ পথ যখন জেনে যায়, তখন আর তার ভ্রান্তি বা তখন অথবা তার মধ্যে সংশয় আসা উচিত না। মানে সংশয় থাকলে তখন করবো করবো না, বা একদম সংশয় মিটে গিয়ে বা এটা যখন শাস্ত্র বলছে, ভগবান বলছে, তাহলে এটাই সত্য, আমাকে এইভাবেই চলতে হবে, এটাই করণীয় বলে দৃঢ়ভাবে সেখানে সাবধানতা, এই যে সাবধানতার সঙ্গে মানে সংশয় বিপর্যয় রহিত হয়ে, সংশয় বিপর্যয় রহিত হয়ে নিজের স্বরূপের এইভাবে চিন্তা করতে হবে, আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি পূর্ণ, আমি ইন্দ্রিয়গম্য নয় কিন্তু আমার অবিদ্যমানতা কখনো হয় না, আমি ইন্দ্রিয়গম্য নয় দেখতে পাই না বলে নেই, এরম ব্যাপার নয়, বরং যেটা দেখতে পাই সেটা মিথ্যা, আর যেটা দেখতে পাই না সেটাই পারমার্থিক সত্য, যেন বলছেন অদৃশ্যম ভাব রূপম চ সর্বমেব চিদাত্মকম। এই যোগ জাগরি সংসারে দেখা যাচ্ছে সব ওই চৈতন্য সচ্চিদানন্দ দিয়ে ভরে আছে আর কি, পূর্ণ ব্যর্থ হয়ে আছে। এইভাবে নিজের স্বরূপকে নিত্যম সাত্মানম ভাবয়েত, সর্বদা এই আত্মচিন্তনের একটা ধারা মনে জাগিয়ে রাখা। কে করবে? বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। আর একটা কিভাবে করবে? যে নিত্য সাবধানে অবধানতার সাথে, অবধান মানে নিশ্চয় করে নিয়ে, স্ব অবধানে না, এটা নিশ্চয় করে নিয়ে, হ্যাঁ এটাই সত্য বা এটাই শাস্ত্র বলেছে, মানে সংশয় বিপর্যাত হয়ে রহিত হয়ে ব্যাস বার বার বার বার এটাকে ভাবনা করা সবসময়। মানে মন এদিক ওদিক বা কোনো সংশয় উৎপন্ন হলে সঙ্গে সঙ্গে শাস্ত্র বাক্য, গুরু বাক্য বা বেদ বাক্য কথা চিন্তা করে না, শাস্ত্র তো এরম বলেছে বা ভগবান শ্রীকৃষ্ণ গীতা এরম কথা বলেছেন, এটা এরকম হতেই পারে। এই যে একটা আমাদের বৃহদারণ্যক বার্তিকে সুরেশ্বরাচার্য এবং এটা নৈষ্কর্ম সিদ্ধিতেও লিখেছেন, এই শাস্ত্র কিভাবে আমাদের অজ্ঞানটা ক্রমে নাশ হয় এটা খুব সাবধানে যায়। শাস্ত্রে নশেত পরমার্থ রূপম, শাস্ত্রে নশেত পরমার্থ রূপম, কার্যক্ষমম নশ্যতি চাপরোক্ষাত, কার্যক্ষম নশ্যতি চাপরোক্ষাত, প্রারব্ধ নাশাত প্রতিভান নাশ, প্রারব্ধ নাশাত প্রতিভান নাশ, এবং ত্রিধা নশ্যতি চাত্ম মায়া, এবং ত্রিধা নশ্যতি চাত্ম মায়া। শুনে আমার মনে হচ্ছে এটা বৃহদারণ্যক বার্তি এবং নৈষ্কর্ম সিদ্ধি দুটোতেই আসছে। বলছেন এই শাস্ত্র কি করে আমাদের জন্য? শাস্ত্র প্রথমে শাস্ত্রে না নশ্যেত পরমার্থ রূপম, সংসারে যে সত্যত্ব বুদ্ধি এবং তার প্রতি আসক্তি, শাস্ত্রীয় বাক্য বিচার করতে করতে করতে সেটা প্রথমে যাবে, সেটা প্রথমে যাবে। তারপরে কি হবে? যখন আমি সেই নিয়ে বিচার করতে থাকবো তখন নিজের স্বরূপের অপরোক্ষ অনুভূতি হবে, মানে আমি অসঙ্গ ব্যাপক, তখন জগৎ পড়ে থাকবে কিন্তু জগৎ আমার তার আমাকে কোন রকম আকর্ষণ করার জগতের কোনো ক্ষমতা থাকবে না, মিথ্যাত্ব নিশ্চয় যায়। কার্যক্ষম জগতের মধ্যে যে অর্থক্রিয়াকারিতাকে আমি দেখি এদের এই প্রয়োজন সিদ্ধ হবে, সেই অর্থক্রিয়াকারিতা জগতে চলে যাবে। কার্যক্ষম নশ্যতি চ অপরোক্ষ, অপরোক্ষ অনুভূতি, পরোক্ষ জ্ঞান থেকে জগতের সত্যত্ব বুদ্ধি চলে যায়, অপরোক্ষ অনুভূতি থেকে ওই জগতের মধ্যে যে কার্যক্ষমতার দ্বারা এই প্রয়োজন সিদ্ধ হতে পারে এটা চলে যায়। কিন্তু যতদিন প্রারব্ধ থাকে ততদিন তার প্রতিভান হয়, প্রারব্ধ নাশাত প্রতিভান নাশ, যতদিন পর্যন্ত শরীরে প্রারব্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত জগতের প্রতীতি হবে, প্রারব্ধ যখন শেষ হয়ে যাবে তখন সে ব্যাপকতার সঙ্গে অসঙ্গতার সঙ্গে মিলিয়ে যাবে। এবং ত্রিধা নশ্যতি চ আত্মমায়া, কোথাও আছে এবং ক্রমেণ নশ্যতি চ আত্মমায়া, এইভাবে আপনার স্বরূপের যে মায়া মানে স্বরূপের যে আবরণ তিনটে ক্রমে নষ্ট হয় আর কি, তিনটে ক্রমে নষ্ট হয়। এই জন্য এখন যতটুকু হচ্ছে ভাববে না যে অনর্থক কিছু হচ্ছে, ধীরে ধীরে ধীরে ধীরে এটা প্রথমে শাস্ত্র শুনতে শুনতে, শাস্ত্র বাক্য শুনতে শুনতে জগতের প্রতি সত্যত্ব বুদ্ধি, আমি এবং আমার যে বুদ্ধি এটা ধীরে ধীরে যেতে থাকবে, মানে শরীরটা আমি এবং এটা আমার তার সঙ্গে সম্বন্ধ রাখে, এটা আমার, আমি না থাকলে কি করে চলবে, এই সব যে বিচারগুলো মনের মধ্যে ওঠে আর কি, এইগুলো ধীরে ধীরে যাবে শাস্ত্র শুনতে শুনতে, বারবার শাস্ত্র বিচার করতে করতে। আর যখন এই শাস্ত্র বিচার নিজের, তারপরে যখন নিজের স্বরূপ চিন্তন চলতে থাকবে ভেতরে, বাস্তবে এটাই আমার স্বরূপ, এটাই পারমার্থিক স্বরূপ, তখন কি হবে কিছুদিন পরে যখনই আমাদের এই পূর্বকৃত মানে প্রতিবন্ধক গুলো সরে যাবে তখন নিজের স্বরূপকে নিজে অনুভব করতে পারবে। কিন্তু তবুও জগতের প্রতিভান থাকবে তখন যতদিন পর্যন্ত শরীরটা আছে, যখন প্রারব্ধ নাশ হয়ে যাবে, প্রারব্ধ নাশাত প্রতিভান নাশ, প্রারব্ধ নাশ হলে তখন এই জগতের প্রতীতিও চলে যাবে, ব্যাস তখন শুদ্ধ ব্যাপকতার সঙ্গে এক হয়ে এবং ত্রিধা নশ্যতি চ আত্মমায়া। এইভাবে তিনটে ক্রমে আর কি নিজের আত্মনিমা আত্মমায়া নাশ হয়। হ্যাঁ মা বলুন সর্বনিমা। কার্যক্ষম নশ্যতি চ অপরোক্ষ, যা পরোক্ষাত, যা অপরোক্ষ অনুভূতি থেকে, অপরোক্ষাত বাস অপরোক্ষ অনুভূতি থেকে জগতের অর্থক্রিয়াকারিতা চলে যায়, তার আর কোনো অর্থ থাকে না। কার্যক্ষমম নশ্যতি চ অপরোক্ষাত, তারপরে যে প্রারব্ধ নাশাত প্রতিভান নাশ, যতদিন প্রারব্ধ থাকবে ততদিন প্রতীতি হতে থাকবে, এবং ত্রিধা নশ্যতি চ আত্মমায়া, এরকম এই ক্রমে আর কি, ক্রমে নিজের স্বরূপে সম্বন্ধিত যে মায়া বা অজ্ঞান থাকে সেটা নাশ হয় আর কি। তা এইভাবে এটা কিচ্ছু অনর্থক যাচ্ছে না, শুনলাম আরে কিলাম, ধীরে ধীরে ধীরে ধীরে দেখবেন জগতের প্রতি দৃষ্টিকোণটা বদলাতে থাকবে, ব্যবহারের দৃষ্টিকোণটা বদলাতে থাকবে, তারপরে কি হবে, যখন আমার স্বরূপের চিন্তা ভেতর থেকে চলতেই থাকবে, তখন এক সময় ঈশ্বরের কৃপাতে নিজের স্বরূপের অনুভূতি হয়ে যাবে, তখন জগতের প্রতি কোনো বস্তুর প্রতি কোনো উপযোগিতাই মনে হবে না। জগতের যে অর্থ ক্রিয়াকারিতা একটা বোধ আছে সেটাই চলে যাবে, তখন আর থাকবে না, যখন কোনো বস্তুর কোনো উপযোগিতা নেই। কিন্তু তবু প্রতীতি থাকবে, ভান থাকবে, কারণ শরীর যতদিন থাকবে তার একটা প্রতীতি থাকবে। সে প্রতীতি থাকবে কতদিন, যতদিন পর্যন্ত প্রারব্ধ না আসে, প্রতিভানও না আসে। প্রারব্ধ না আসলে তখন এই প্রতিভান না আসে এবং তৃথা নশ্যতি চ আত্মমায়া, এইভাবে ক্রমে আত্মমায়া নাশ হয়। এই জন্য এইখান প্রথম শাস্ত্র থেকে জেনে নিলাম জগতের মধ্যে সত্যত্ব নেই, তারপরে কিছু অদৃশ্য ভাব বার বার বার বার নিজের স্বরূপের চিন্তন করতে থাকা, কিছুদিনের মধ্যেই অপরোক্ষ স্বরূপে সেটাকে অনুভব করা যায়। অপরোক্ষ অনুভব করলে তারপর যতদিন প্রারব্ধ আছে জগতের প্রতিভান থাকবে, তারপরে জগতের প্রতিভানে চলে যাবে। এরপরে বলছি দৃশ্যম হি অদৃশ্যতাম নীত্বা ব্রহ্মাকারেণ চিন্তয়েৎ, দৃশ্যম হি অদৃশ্যতাম নীত্বা ব্রহ্মাকারেণ চিন্তয়েৎ, বিদ্যাং নিত্য সুখে তিষ্ঠেৎ, ধিয়া চিদরস রূপপূর্ণয়া, ধিয়া চিদরস পূর্ণয়া। দৃশ্যম হি অদৃশ্যতাম নীত্বা ব্রহ্মাকারেণ চিন্তয়েৎ, বিদ্যাং নিত্য সুখে তিষ্ঠেত, ধিয়া চিদরস পূর্ণয়া। দৃশ্যম হি অদৃশ্যতাম নীত্বা ব্রহ্মাকারেণ চিন্তয়েত, বিদ্যাং নিত্য সুখে তিষ্ঠেত, ধিয়া চিদরস পূর্ণয়া। যা কিছু আমরা দেখতে পাচ্ছি এর এই নামরূপকে, নামরূপকে আলাদা করে দিয়ে নামরূপের ভেতরে যে ব্রহ্ম ব্যাপক সচ্চিদানন্দ বিদ্যমান তার চিন্তা, দৃশ্যম অদৃশ্যতাম নিত্বা, দৃশ্যকে অদৃশ্যের মতন করে দিতে হবে, যেন নেই সামনে, বিচার করতে করতে বিচার করবে ওখানে বস্তুটা যেন নেই, কিন্তু এক শুদ্ধ চেতন মাত্র বিদ্যমান আছে। দৃশ্যম অধি অদৃশ্যতাম নিত্বা, দৃশ্যকে অদৃশ্য করতে পারলেই তাহলে কি হবে, ব্রহ্মাকার তখন নিজের ব্যাকরণ নয় তো, এক একটা বস্তুর মধ্যে ব্রহ্ম যেন পরিচ্ছিন্ন হয়ে আছে। যেমন আকাশ ঘট পট মঠ আলাদা আলাদা বাড়ি মকান দোকানের মধ্যে আলাদা আলাদা দেওয়ালের জন্য আলাদা আলাদা বলে মনে হয়, কিন্তু সব কিছুর মধ্যে আকাশ অনুস্যূত আছে। এইভাবে ওই দেওয়ালগুলোকে বিচার দিয়ে ভেঙে দিতে হবে, বিচার করে দেওয়ালগুলোকে ভেঙে দিতে হবে, তাহলে শুদ্ধ এক ব্যাপক আকাশই দেখতে পাওয়া যাবে। ঠিক সেই রকম এখানে এই যে চেতন শুদ্ধ তত্ত্ব, নিজে বুঝতে পারছি যে আমি চেতন তত্ত্ব আর আমার থেকে ও আলাদা, এই যে ভিন্ন বুদ্ধিটা, তখন কি করতে হয়, ওই যে নাম রূপের সঙ্গে যে তাদাত্ম্যতা হয়, নাম রূপকে ভেঙে দিতে হয়, বিচার পূর্বক ওটাকে ভেঙে দিতে হয় আর কি। দৃশ্য আমি অদৃশ্যতাম নিত্য, কারণ কি দৃশ্যকে মানে নাম রূপকে অদৃশ্য করে দিয়ে ব্রহ্মা কারণ চিন্তায় ওটা, এটাই ব্রহ্ম রূপ। এর মধ্যে সচ্চিদান তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু অদৃশ্য দৃশ্যমান, দৃশ্যমানটা বিদ্যমান, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা দেখা যাচ্ছে, ইন্দ্রিয় দ্বারা নাম রূপকে দেখা যাচ্ছে, কিন্তু তার ভেতরে বিদ্যমান আছে সচ্চিদানন্দ। এইভাবে বিদ্যান পরোক্ষ জ্ঞানে নিত্যম সুখে তিষ্ঠেন, এই ভাবনা করতে করতে হামেশা নিজের স্বরূপে থাকলেই মানুষ আনন্দের মধ্যে থাকতে পারে। কি করে, বুদ্ধি চিতরস পূর্ণায়, ধিয়া চিতরস পূর্ণায়, বুদ্ধির দ্বারা, চৈতন্যের রসের দ্বারা, পূর্ণ বুদ্ধির দ্বারা, চৈতন্যের আমি বলবো তো চৈতন্যের আনন্দময় রসের দ্বারা বুদ্ধিকে পূর্ণ করে সব লোক সর্বদা আনন্দে থাকে। চৈতন্য কারণ থেকে সত আছে, চিত আছে, আনন্দ আছে, সত্য বুঝতে পাচ্ছি, চৈতন্যের সে আনন্দময় যে রূপ, সে আনন্দময় রূপটাকে মনের মধ্যে ধারণ করে সব কিছুর মধ্যে সে আনন্দটাকে দেখতে পাওয়া, এটাই হচ্ছে দৃশ্যম হি অদৃশ্যতাম নিত্য। নাম রূপের মধ্যেই দুঃখ, নাম রূপ থেকে পেছনে যে সচ্ছেদ আনন্দ পূর্ণ ব্যাপক তত্ত্ব আছে, ব্যাপক যোগ ওই ভূমা তৎসুখম, পূর্ণতার মধ্যে ব্যাপকতার মধ্যে সুখ আছে, পরিচ্ছন্নতার মধ্যে দুঃখ। সেই জন্য বলছে সেই ব্যাপকতার চিন্তা বারবার করতে হবে, আর বুদ্ধি ধিয়া বুদ্ধির দ্বারা সেই বুদ্ধিটা কিরকম চিদরাস পূর্ণায়, বুদ্ধিতে সেই চৈতন্যের আনন্দময় রস যেন বুদ্ধিকে ঘিরে রেখেছে আর কি, তখন বুদ্ধি বলে আলাদা কিছু নেই, সেই চৈতন্যের আনন্দময় রসই সবসময় সেই বুদ্ধির মধ্যে যেন আলোড়ন হচ্ছে বা সেটাই বিদ্যমান আছে। এইভাবে বিদ্যান পুরুষ মানে অপরোক্ষ জ্ঞান থেকে পরোক্ষ জ্ঞান থেকে অপরোক্ষ অনুভূতির মধ্যে, অপরোক্ষ অনুভূতি হয়ে যাওয়ার পরে তো কিছু করার নেই, তখন তো মন স্বাভাবিকই থাকে, কিন্তু এই পরোক্ষ জ্ঞান থেকে অপরোক্ষ অনুভূতির মধ্যে এইরকম ভাবে যদি আমরা জীবন ইয়ে করতে পারি, থাকতে পারি, কিছু ছাড়তে হবে, খালি মন থেকে মনে দৃষ্টিকোণটাকে সংসারের প্রতি বদলাতে হবে, ধীরে ধীরে যদি ওইটা করতে পারা যায় তাহলে কি হয়, মানুষ নিজের ব্রহ্মকার ব্রহ্মভাবে স্থির হতে পারে আর কি। ভাবনাকে মনের মধ্যে বসানো আমি অসম্ভব, আমি ব্যাপক, আমি আনন্দময়, চিদানন্দ রূপ শিব আমি শিব। নির্বাণ শতকে বলেছেন সেইরকম চিদানন্দ রূপ শুভ, সর্বদাই সেই ভাবটাকে মনের মধ্যে জাগিয়ে রাখতে পারলে সে আনন্দ, চৈতন্যের আনন্দের রসে মনটা ভরে থাকবে আর কি। এইভাবে যে এখানে আমাদের গ্রন্থকার ভগবান শঙ্করাচার্য রাজযোগের কথা বললেন, কিন্তু সমস্ত অধিকারী তো একসঙ্গে রাজযোগে পৌঁছাতে পারবে না, মানে তখন তাকে কিছুটা শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য ওই হঠযোগ মানে আসন প্রাণায়াম আদি করতে হয়। আমাদের এখানে মনটা যদি না লাগে তাহলে একটু ধর্ম আচরণ করো, ভগবানের নাম চিন্তা করো, ভগবানের নাম রূপ চিন্তা করো, ভগবানের জন্য কাজ করো, এইটা হচ্ছে তখন হঠযোগের কাজ করবে। যদি একটু প্রাণায়াম করতে ইচ্ছা করে করো, এই বর্ণ এবং আশ্রম ভিত কর্মকে নিষ্কাম ভাবে একদম কোনো আশা না রেখে যেখানে আছো সেই কাজকে নিষ্কাম ভাবে করো, তাহলে কি হবে ওই হঠযোগের কাজ করবে সেটা আর কি। মানে মনকে সুস্থ করার জন্য, মনকে ভগবত করার জন্য সেটা সহযোগিতা করবে। এই জন্য বলছেন এই ভীর অঙ্গের সমাযুক্ত রাজযোগ উদাহরিতঃ, এই ভীর অঙ্গের সমাযুক্ত রাজযোগ উদাহরিতঃ, কিঞ্চিত পক্ক কষায়ানাম, কিঞ্চিত পক্ক কষায়ানাম হঠযোগেন সংযুত, হঠযোগেন সংযুত। এভিরঙ্গের সমাযুক্ত রাজযোগ উদারিত, কিঞ্চিত পক্ক কষায়ানাম হঠযোগেন সংযুত, কিঞ্চিত পক্ক কষায়ানাম হঠযোগেন সংযুত। এভিরঙ্গের সমাযুক্ত রাজযোগ উদারিত, কিঞ্চিত পক্ক কষায়ানাম হঠযোগেন সংযুত। পক্ক কষায় মানে যাদের অন্তঃকরণ এখনো পুরো শুদ্ধ হয়নি, এই বেদান্ত করলে কি করে হবে, তার চেয়ে নাম জপ ধ্যান বা ওই ধর্মাচরণ করলে ভালো, সেটা কিন্তু না করছে না। বলছে ঠিক আছে, যদি সেরকম মনে হয় এই রাজযোগে স্থির হওয়ার জন্য একটু হঠযোগের অভ্যাস করতে। হঠযোগ কেন করা হয়, যে শরীরে সুস্থ থাকার জন্য প্রাণায়ামের দ্বারা শরীরের সমস্ত নাড়ির মধ্যে দিয়ে বায়ু প্রবাহ যাতে ঠিক মতন চলতে পারে, তাহলে শরীরে কোথাও ব্যথা, অনেকক্ষণ বসে থাকলে কোনো ব্যথা আদি অনুভব হবে না, এই টেকনিক গুলোকে শেখাবার জন্য, যাতে স্বাস্থ্যের ভাবে অনেকক্ষণ বসে থাকতে পারা যায়, স্থির ভাবে মনকে রাখা যায়, সেই জন্য আমরা রাজযোগের অভ্যাস যোগাদর্শনে বলা আছে, মানে হঠযোগের অভ্যাস বলা আছে, মানে হঠযোগের মাধ্যমে স্থির ভাবে এক আসনে অনেকক্ষণ বসে থাকা, শরীরকে সুস্থ রাখা, মানে শরীরে সুস্থ যোগা, মানে যাতে কিনা প্রাণ বায়ু ঠিক মতন চলাচল করতে পারে, এই জন্য বলা আছে। এবার আমাদের এখানে কি হবে, এখানে তো উনি রাজযোগ সবকিছু ব্রহ্মের মধ্যে নিয়ে গেছেন, উড়িয়ে গাড়িয়ে সবকিছুকে, 15টা নিয়ম আসন সবকিছু ব্রহ্মে, আমাদের এখানে কি করতে হবে, হঠযোগ মানেই হয়ে যাবে। এই বয়সে তো আর এখন কি আসন প্রাণ করতে লাফালাফি করা যাবে না, এই বয়সের ঠিক আছে, যে ভগবত ভাবটা মনের মধ্যে আছে এখনো পুরো আত্মচিন্তন করার জন্য মন তৈরি হয়নি, বুঝতে হবে সবকিছু ছেড়ে দিয়ে ভগবানের বাসুরূপে চিন্তা করব। তাহলে কি করতে হবে, যেটা করছিলাম মানে যেটার মধ্যে লেগে আছে সেই কাজটা কি করতে হবে, কিন্তু একদম নিরাসক্ত ভাবে, টোটালি ডিটাচড, যে ঠিক আছে এখানে ভগবান রেখেছেন আমাকে, কিছু আমাকে কর্তব্য দায়িত্ব দিয়ে রেখেছেন সেটাকে পালন করা, কিন্তু এই কাজটা করে ভগবানের কাজ ভগবান করেছে, আমার ঈশ্বর সাথে কোনো সম্বন্ধ নেই, সর্বথাই অসম্ভব। এই কর্তৃত্ব বুদ্ধিটাকে আর এর থেকে কারো কিছু লাভ হানি কিছু চিন্তা করার দরকার নেই, কর্তব্য ভগবান দিয়েছেন, এটা আমাদের এখানে এখন হঠযোগের কাজ করবে। কাদের জন্য, অকিঞ্চিত পক্ষ কষায়নাম, যাদের খাবার এখনো পুরো পাকেনি কিন্তু অল্প পেয়ে গেছে, পুরোটা পাকেনি, তাদের আর একটু সেই যেমন আগুনে একটু বসে সিদ্ধ করে বা গরম করে নেওয়া হয়, সেরকমই আরেকটু ওই নিজেদের বর্ণ এবং আশ্রম বিহিত কর্মকে আরেকটু ভালো পালন করা, সাথে সাথে এটাও রাখতে, এটাকে ছেড়ে দিলে হবে না, এটাকে রেখে ওইটাকে আরেকটু ভালোভাবে পালন করা, একদম নিরাসক্ত হয়ে পালন করা, ব্যাস তাহলে মন ধীরে ধীরে রাজযোগের জন্য তৈরি হয়ে যাবে আর কি। এই জন্য বলছেন এই ভীর অঙ্গে এই যে 15টা অঙ্গের কথা বলা হলো এবং সাথে জ্ঞান কি অজ্ঞান কি যা শুরু থেকে বলা হয়েছে, এই সবগুলোকে সমাযুক্ত এর সঙ্গে সম্মুখে যুক্ত হয়ে রাজযোগ কি জিনিস সেটা এখানে বলা হলো। কেমন কি ভগবান বলেছেন নাকি রাজবিদ্যা রাজগুহ্য, এটা রাজযোগ কই নতুন কথা নয়, এটা হচ্ছে আমাদের বেদান্তে নবমাধ্যায় ভগবদ গীতা বলতে রাজবিদ্যা রাজগুহ্য পবিত্র মিতম উত্তম, সবচেয়ে পবিত্র ধর্ম হচ্ছে এই রাজযোগ বা রাজবিদ্যা একে বলে। এর মধ্যে যদি মন ঢোকে তাহলে সুসুখম কর্তুম অব্যয়ম, এটা করা সহজ আর ফল অব্যয়। সুসুখম কর্তুম কারণ এর জন্য কোথাও বাইরে যাওয়া নেই, কারো থেকে যাওয়া নেই, কারোকে কোনো ডিস্টার্বেন্স করা নেই, কিচ্ছু না, করা সহজ, কোন রকম উপকরণের আবশ্যকতা নেই, একমাত্র নিজের মন ছাড়া। আর কিন্তু এর ফল অব্যয় মানে করা সহজ ফল, আর অন্যান্য বাইরের যে কোনো শাস্ত্রীয় যাগযজ্ঞাদি কর্ম করা কঠিন, একটুখানি ভুল ত্রুটি হলে সেই ফল আমরা পাবো না। আর কিন্তু তার সব ঠিকঠাক করলেও স্বর্গে গেলেও সেখান থেকে ফিরে আসতে হবে। এই জন্য এখানে বলছেন লাস্টে এসে এটা হচ্ছে উত্তম রাজযোগ, এটা হচ্ছে রাজবিদ্যা, এটা রাজযোগ, এটা রাজগুহ্য, এটা সবচেয়ে গোপনীয় তত্ত্ব। যদি মন তার জন্য তৈরি হয়ে গেছে তাহলে তারই চিন্তা করো, যদি দেখছো যে মন ওখানে স্থির হচ্ছে না তাহলে একটা কাজ করতে হবে যে ওইখানে স্থির করার জন্য ভগবদ গীতা 12 নম্বর অধ্যায় ভগবানই মনকে লাগাতে হবে, যদি করতে পারছো না তাহলে ভগবানে মন লাগাবার জন্য অভ্যাস করো, যদি সেটাও করতে পারছো না তাহলে ভগবানের জন্য কাজ করো, যদি সেটাও করতে পারছো না তাহলে যেটা করছো সেটা আমাকে অর্পণ করো কর্তৃত্ব ছেড়ে দিই। এই 4টি স্টেপ ভগবদ গীতায় বলেছেন দ্বাদশ অধ্যায়। সেরকম ভগবানই মনকে লাগাতে হবে, যদি আমি পড়তে পারছি না তো সেটার জন্যই চেষ্টা করতে হবে, সেটাও চেষ্টা করতেও মন লাগাতে পারছি না তখন ঠিক আছে ভগবানের জন্যই কাজ করতে হবে, যদি সেটাও করতে না পারি তাহলে যেই কাজটা করছি সেই কাজটা করি ভগবান আগে পিছ ভগবানের চিন্তা করে তাকে অর্পণ করে দেওয়া, নিজের অহংকারকে নিজের ফল ইচ্ছাকে ত্যাগ করে তাকে অর্পণ করে দেওয়া। এইভাবে এইটাকে এখানে পক্ষ কষায়না মানে যাদের আর কি বিষয় বাসনা পুরোটা ক্ষয় হয়নি বা জাগতিক কর্তৃত্ব কর্তৃত্ব কিছু দায়িত্ব বুদ্ধি নিজের উপরে রয়ে গেছে তাদের জন্য ওই কাজটাকে নিষ্কাম ভাবে পালন করা, এটাকে এখানে হঠযোগ শব্দের দ্বারা বলা হয়েছে। হঠযোগ তাহলে তার ধীরে ধীরে মন রাজযোগের জন্য তৈরি হয়ে যাবে আর কি, রাজযোগ তৈরি হয়ে যাবে। ক্রমে আগেও বলে এসছে, শুরুতেও বলে এসছে এই কথা, এখন আবার বলছে যে এতটা শোনার পরেও পরোক্ষ জ্ঞান বললাম যে পরোক্ষ জ্ঞান হলে কি হবে বুঝতে পারবেন যে জগতের মধ্যে সত্যত্ব নেই, তারপরে ভগবানের চিন্তায় মন যদি লাগতে থাকে তো অপরোক্ষ অনুভূতি হলে পুরো জাগতিক বস্তির কোন উপযোগিতাই নেই আমার কাছে, এ নিশ্চয় হয়ে যাবে। কিন্তু বস্তু থাকবে, প্রতিভান থাকবে, কারণ কি প্রারব্ধ আছে, তখন প্রারব্ধ না নাশে প্রতিভান নাশে, প্রারব্ধ নাশ হয়ে গেলে প্রতিভান নাশ হয় আর কি। এবং ক্রমেণ অথবা এবং ত্রিধা আত্মমায়া নশ্যতি, আত্ম নিজের স্বরূপের মায়া নাশ হয় আর কি। লাস্ট শ্লোক ব্যাস, এবার যাদের মন এরকম ভাবে অভ্যাস করতে করতে পরিপক্ব হবে সে কাছে দেখুন লাস্ট এসে বলছে এটা এখানে আসার জন্য কিন্তু ঈশ্বর কৃপা গুরু ভক্তি নিজের চেষ্টা তিন, এই যে শাস্ত্র ঈশ্বর কৃপা গুরু কৃপা শাস্ত্র কৃপা আত্মকৃপা চারটা চাই, মানে এই জন্য এখানে ঈশ্বরে বিশ্বাস শাস্ত্রে বিশ্বাস গুরুতে বিশ্বাস নিজের উপরে বিশ্বাস, এই 4টি জিনিস চাই। এই 4টি জিনিস নিয়ে যদি আমরা সাধনা শুরু করি তাহলে সেখানে বিফলতার কোনো চান্স নেই, বিফলতার কোনো সময় সম্ভাবনাই নেই আর কি। সেইটাকে মনে রেখে এখানে লাস্ট শ্লোকটা বলছেন পরিপক্কম মনোজেষাম পরিপক্কম মনোজেষাম কেবলোয়ম চ সিদ্ধিদা সিদ্ধিদা কেবলোয়ম চ সিদ্ধিদা গুরুদৈবত ভক্তানাম সর্বেষাম সুলভো জবাত সর্বেষাম সুলভো জবাত পরিপক্কম মনোজেষাম কেবলোয়ম চ সিদ্ধিদঃ গুরুদৈবত ভক্তানাম সর্বেষাম সুলভো জবাত পরিপক্কম মনোজেষাম কেবলোয়ম চ সিদ্ধিদঃ গুরুদৈবত ভক্তানাম সর্বেষাম সুলভো জবাত। শতশত উপনিষদে লাস্ট এসছে যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু তস্য হি এতে কথিত অর্থ প্রকাশন্তে মহাত্মন, যার দেবতাতে যস্য দেবী পরাভক্তি পরম ভক্তি ভগবানের উপরে যথা দেবী তথা গুরু যেরকম ঈশ্বর সেরকম নিজের গুরুতে ভক্তি যশা দেবে পরাভক্তি যশা দেবে তথা তস্যহি এসে কথিতার্থ, তার সামনে যদি এই ব্রহ্মবিদ্যার কথা বলা হয় প্রকাশান্তে মহাত্মার ব্রহ্মবিদ্যা তার সামনে প্রকাশিত হয়ে যায়, ব্রহ্মবিদ্যা তার সামনে সেই মহাত্মার কাছে প্রকাশিত হয়ে যায়। এই জন্য এখানে লাস্টে এসে বলছেন পরিপক্ক মন, যে সময় এইভাবে সাধন করতে করতে যার মন পরিপক্ক হয়ে গেছে মানে জগতের চিন্তার মন করতে ভালোই লাগে না, ভগবানের চিন্তা মনে আর এটাই পরিপক্ক, এবং তখন কি এটাই এই ভাবটাই আমাদের মন পূর্ণ সফলতা প্রদান করে আর কি। কিন্তু তার সঙ্গে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়েছে সর্বেশাম কি গুরু দৈবত ভক্তানাম সর্বেশাম, কিন্তু করছি কিন্তু যদি নিজের অহংকার থেকে যায় বা নিজে করছে এই ভাব থাকে তাহলে সেখানে পূর্ণ সফলতা তখন আসে না, একটু সময় লাগে। এই জন্য দেব ভগবানকে পুরো সারেন্ডার করতে হবে, গুরুর প্রতি পুরো নিষ্ঠার সঙ্গে পুরো মানে সমর্পণ ভাব নিয়ে গুরু দৈবত ভক্তানাম, গুরুতে আর দেবতাতে গুরু এবং ঈশ্বরে ভক্তি সম্পন্ন যারা পুরো নিষ্ঠা আছে যাদের তাদের আর কি সর্বেশমকে তাদের সুলভ জবাব, তারা খুব তাড়াতাড়ি এর ফল পেয়ে যায়, খুব তাড়াতাড়ি জবাব মানে শীঘ্র গতি অর্থক ধাতু একটা মানে বেগ বলা যায় খুব তাড়াতাড়ি অভিলক্ষণিক অর্থ হচ্ছে তাদের জন্য এই আত্মজ্ঞান খুব সুলভ এবং তাড়াতাড়ি হয়ে যাবে তাদের জন্য। দেখুন কত বড় একটা প্রতি ইয়ে বাক্য, আত্মজ্ঞান কঠিন ব্যাপার নয়, আত্মজ্ঞান সবচেয়ে সহজ এবং সেটা তাড়াতাড়িও হতে পারে নিজের প্রচেষ্টায়, যে এতক্ষণ ধরে যা বলে আসলো সব আত্মকৃপা শাস্ত্র কৃপার কথা, কিন্তু তার সঙ্গে দুটো জিনিস খুব বেশি দরকার, সেটা হচ্ছে গুরু আর দেবতাদের ভক্তি বিশ্বাস। ঈশ্বর যা বলছেন ভগবান যা বলেছেন সেটা উনি কখনো ভুল কথা বলতে পারেন না, ভগবান যা বলেছেন এটাই ঠিক এটাই সত্য, এবং এই শাস্ত্র বাণী গুরুমুখ থেকে শুনলে যদি কোথাও কোনো শঙ্কা থাকে সেটাকে বারবার জিজ্ঞাসা করে সেটাকে মিটিয়ে নেওয়া ভালো, কিন্তু শঙ্কা মনে রেখে না এটা ঠিক বলেন এখান থেকে ওটা ভালো বা এটা করলে ঠিক হতো এইটা রাখলে কিন্তু এই শঙ্কা কোনোদিনও মন থেকে মিশবে না, সব জায়গাতে গেলেই শঙ্কাই থাকবে আর কি। সেই জন্য এই দুটো জিনিসকে গুরুতে আর দেবতাতে নিজের মনের মধ্যে একদম দৃঢ় ভক্তি বিশ্বাস রাখতে হবে, শাস্ত্র ঈশ্বর কৃপা শাস্ত্র কৃপা গুরু কৃপা মোটামুটি এটা সবার জন্যই সমান, কিন্তু আত্মকৃপাটা আত্মকৃপা কি এর এর উপরে আত্মকৃপা হচ্ছে এতে বিশ্বাস আসা, এতে বিশ্বাস আসা এতে নিষ্ঠা আসা তারপরে প্রচেষ্টা, প্রথমে নিষ্ঠা আসা তারপরে প্রচেষ্টা তারপরে যেরকম প্রতিবন্ধক থাকে। এই জন্য এই তিনটে ভগবান কারোর প্রতি কোনো পক্ষপাতি নাই, আর শাস্ত্র সবার জন্য একই বলছে, কারোকে কম বলছে বেশি বলছে এরকম ব্যাপার না, গুরুর সামনে সবাই বসে একই রকম ভাবে পড়াশোনা করছে কিন্তু তাদের নিজের নিজের নিষ্ঠার ভিন্নতার জন্য বা দৃঢ়তার ভিন্নতার জন্য প্রচেষ্টার ভিন্নতার জন্য ফলের ভিন্নতা হয়, কিন্তু যাদের গুরুতে বা ঈশ্বরে পূর্ণ নিষ্ঠা বা বিশ্বাস আছে ভক্তি আছে তাদের খুব শীঘ্রই এই আত্মবিচারের ফল প্রাপ্ত হয়, কিন্তু ভগবানই তো ফল দান করেন এবং ভগবান নিজে ভেতরেই বসে আছেন, তিনি আমার নিষ্ঠা আমার আকুলতা ব্যাকুলতাকে যখন বুঝতে পারেন তখন তিনি নিজেই আমাদের প্রতিবন্ধককে দূর করে, আমি আগেও একদিন বলেছি যে বৃহদারণ্যক উপনিষদে খুব ভালো একটা প্রসঙ্গ এসছে সেখানে বলছে মানুষ যখন ভগবানের উপাসনা করে ধীরে ধীরে ভগবানের মন লাগতে থাকে তখন ভগবান কি করে তাদের যে জন্মান্তরীয় বাসনাগুলো থাকে জাগতিক সেগুলোকে তিনি মন থেকে নিজেই সরিয়ে দেন এবং সেগুলো ওই জায়গায় পাঠিয়ে দেয়, কারণ ওই দেবতারা আছে তাদের তো ভোগের ইচ্ছার জন্য বসে আছে ওখানে, যেখানে ভোগলিপ্স মানুষরা থাকে তাদের কাছে ওগুলো পৌঁছে দেয়, দেবতাদের বলে তোমরা ওর মধ্যে গিয়ে ভোগ করো এই লোকটাকে ছেড়ে দাও এই লোকটাকে ছেড়ে দাও। বৃহদারণ্যক উপনিষদে উদ্গীত ব্রাহ্মণে উদ্গীত বিদ্যা মানে প্রাণ উপাসনা, ওই প্রাণ উপাসনাতে মানে দেবতারা তো উদ্গান করতে গিয়ে ফেল হয়ে গেল কারণ তাদের প্রত্যেকেরই একটা একটা বিষয় আসক্তি আছে, প্রাণের কোনো বিষয় আসক্তি নেই, প্রাণ পূর্ণরূপে উদ্গান করলো তখন প্রাণ মানে ঈশ্বর আর কি করলো দেবতারা প্রার্থনা করলো যে আপনি আমাদেরও এই সামর্থ্য দিন, তখন বললো ঠিক আছে ওদের এক একজনকে নিয়ে গেল কোথায় দিশার পারে, দিশার পারে মানে যেখানে মানে ভোগ লিপসা বেশি আছে সেখানে নিয়ে গেল সেই দেবতার বলে এই ভোগ লিপসা গুলো এখানে থাক এদেরকে ছাড় করে দাও, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমাদের মধ্যে একটু প্রয়াস শুরু হয় তখন কিন্তু ভগবান আমাদের খুব সহযোগিতা করেন, তিনি নিজেই ধীরে ধীরে মন থেকে সমস্ত কর্তৃত্ব ভক্তৃত্ব বুদ্ধি আর বিষয় বাসনা তিনি মন থেকে বের করে অন্য জায়গায় দিয়ে দেন অন্য, কারণ সেগুলো তো কর্মের ভোগ তো কোথাও যাবে কেউ না কেউ ভোগ করবে, যাদের ভোগ লিপসা বেশি বা দেবতাদের যেখানে সেখানে গিয়ে ভোগ করো যে নাকি ভগবান ধীরে ধীরে ধীরে ধীরে মন থেকে সেগুলোকে, এই জন্য ঈশ্বর ভক্তি বিশ্বাস তার প্রতি নিষ্ঠাটা খুব দরকার এবং ঈশ্বর সহযোগিতা করলেই আমরা এই পথে এগোতে পারবো, এই ভাব নিয়ে যত নিজের স্বরূপের চিন্তা করতে পারবো ধীরে ধীরে ধীরে ধীরে ভগবানের কৃপাতে মানুষ নিজের স্বরূপকে অনুভব করতে পারে, আপনি স্বরূপকে অনুভব করতে পারে। এভাবে যে পুরো গ্রন্থের মধ্যে যে যা কিছু মানে পরিপক্ক মানব যে সংজাতের মন পরিপক্কতাকে প্রাপ্ত করেছে, মানে সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে, পরিপক্ক সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে, তাদের জন্যই এই চিন্তা সিদ্ধিপ্রদ ফলকারী হয়। কিন্তু তার সঙ্গে কাটা সেই তারা কারা, তারা হচ্ছে তাদের মধ্যে গুরু এবং ঈশ্বরের প্রতি ভক্তি, সকল গুরু এবং ভক্তি সম্পন্ন, তাদের জন্য এর ফল খুব তাড়াতাড়ি তারা প্রাপ্ত করতে যাওয়া শীঘ্রম সুলভ সহজলভ্য হয়ে যায় তারা। এইভাবে যে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের যে যেখানে আছে সেখানে থেকেই যে ধরনের কর্তব্য ভগবান পালন করার জন্য শরীরকে দিয়েছে সেটাকে পালন করে তার মধ্যে ভগবানের চিন্তাকে ধরে রাখা, তার মধ্যে নিজের স্বরূপের চিন্তাকে ধরে রাখা। আত্মার মধ্যে কোনো ভোগ নেই, মনের মধ্যে কোনো ভোগ নেই, কিসের জন্য ভোগের চিন্তা, কিসের মধ্যে এই চিন্তা, সব তো এখানেই পড়ে থাকবে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে, তার চেয়ে এটুকু এখন সময় পেয়েছে সেই সময়টুকুই ভগবানের চিন্তা করে নি। এইভাবে বারবার বারবার বিচার করতে থাকলে ভগবান তখন নিজেই রাস্তা খুলে দেবেন, ভগবান নিজেই রাস্তা করেন। যেমন ঠাকুর বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব যে যখন ওই বউ যখন গর্ভবতী হয় তখন শাশুড়ি তার কাজ কমিয়ে দেয়, এরকমই আমাদের মন যখন ভগবানের চিন্তায় পড়তে থাকবে ভগবান তখন আমাদের এই কর্তব্য বুদ্ধি এগুলোকে ধীরে ধীরে সব কম করে দেবে, পেঁচাগুলোকে ভগবান স্থির মানে করে ভগবানের চিন্তার মধ্যে মনকে লাগিয়ে দেবেন। এই জন্য গুরু আর দেবতাতে ভক্তির সাথে ভগবত চিন্তায় সাধনায় যদি আমরা লেগে থাকি জীবনে সফলতা নিশ্চয়ই, এখানে বিফলতার কোনো চান্স নেই। আর বেদান্তের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে বেদান্ত বলছে যে এখানে তুমি যা কিছু ফল এখানে অনুভব করতে পারবে, ধীরে ধীরে তুমি লক্ষ্যের দিকে এগোচ্ছো কিনা সেটা তুমি এখানেই বুঝতে পারবে। হ্যাঁ স্যার, কিছু একজন হাত তুলেছেন, কেউ সর্বাণীমা আপনি সুরেশ্বরাচার্যের যেটা বললেন না শাস্ত্রেণ নশ্চেত পরমার্থ রূপম, কার্যক্ষমম নশ্যতি চ অপরোক্ষাৎ প্রারব্ধ নাশাৎ প্রতিভান নাশ। না ওইটা না, মানেটা আরেকবার একটু বলবেন মহারাজ অর্থটা। হ্যাঁ হ্যাঁ বলছি নিশ্চয়ই বলবো। শাস্ত্র দ্বারা মানে শাস্ত্র শুনতে শুনতে শুনতে শুনতে কি হয় আমাদের, যে এই যে জগতের প্রতি যে আমাদের সত্যত্ব বুদ্ধি থাকে সেইটা প্রথমে যায়। শাস্ত্র বারবার বলছে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ভগবানই সত্য একমাত্র, জগতের মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই। বেদান্ত শুনতে শুনতে তাতে কি হয়, এই শাস্ত্রের দ্বারা প্রথমে এই পরমার্থ মানে জগতের সত্যত্ব বুদ্ধি প্রথমে যাবে। জগতের সত্যত্ব বুদ্ধি চলে গেলে সত্যত্ব বুদ্ধি কোথায় থাকবে, ভগবানে থাকবে। তার জন্য ভগবানকে সত্য রূপে ধরার জন্য তখন চেষ্টা চলতে থাকবে, এই চেষ্টা করতে করতে তখন অপরোক্ষ অনুভূতি হবে। এখানে শাস্ত্র মানে পরোক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান থেকে যখন পরোক্ষ জ্ঞান থেকে প্রথম আমাদের জগতের মিথ্যাত্ব নিশ্চয় হবে, তারপরে যার সত্য কোথায় ভগবান, তাই ভগবান সত্যের মধ্যে তখন মন ঘুরতে থাকবে, ওই নিশ্চয় না হলে এখানে আসবে না, তখন ওদিকেও যেতে থাকবে। এই জন্য প্রথম হচ্ছে জগতের মিথ্যাত্ব নিশ্চয়, শাস্ত্র মিথ্যাত্ব নিশ্চয় কেন আমি আগে বলেছি, মিথ্যা কাকে কাকে বলা হয়েছে, যে যেই জিনিসটাকে যে রূপে নিশ্চয় করা হয়েছে তাকে সেই রূপে আমরা কখনোই প্রাপ্ত করতে পারি না, জগতের কোনো বস্তু থেকে আজ অব্দি প্রাপ্ত হয়নি, যদি হতো তাহলে আমাদের প্রাপ্তির চেষ্টাই বন্ধ হয়ে যেত, এই জন্য জাগতিক বস্তু মিথ্যা। এটা নিশ্চয় করে তারপরে ভগবানের চিন্তায় মনকে লাগলে তখন কার্যকে তখন যেই মুহূর্তে আমার অপরোক্ষ অনুভূতি হবে, মানে আমি অসংগামী ব্যাপক এইভাবে বুঝতে পারবো, তখন আর জাগতিক বস্তির কোনো উপযোগিতাই থেকে যাবে না, কার্যক্ষম নাশ্যতি পড়ে থাকে। পরোক্ষ জ্ঞানে তো শরীর ধারণের জন্য নিমিত্ত চেষ্টা কিছু থাকে, কিন্তু তারপরে কি হয় সেই চেষ্টাটাও চলে যায়। কার্যক্ষম জাগতিক বস্তুর মধ্যে যে কার্য মানে মনকে অ্যাক্টিভ আকর্ষিত করার জন্য যে একটা জাগতিক বস্তুর মধ্যে যে একটা ভাব থাকে সেটাও একদম চলে যাবে। তারপরে কিন্তু যতদিন পর্যন্ত প্রারব্ধ থাকবে ততদিন পর্যন্ত তার প্রতিভান থাকবে, মানে দেখতে পাবো জগৎকে আমরা, প্রতিভানটা থাকবে ততদিন, কিন্তু যখন প্রারব্ধটা নাশ হয়ে যাবে, কারণ কি প্রারব্ধের জন্য ভগবান কিছু সময় রেখেছেন, কিছু দেন মানে বাকি আছে সেইটা পুরো হলে তখন প্রারব্ধটা নাশ হয়ে যায়। প্রারব্ধ নাশ হলে তখন আর জগতের প্রতিভাই থাকে না, আত্যন্তিক প্রলয় জ্ঞানের থেকে কি হয় আত্যন্তিক প্রলয় হয়ে যায়, নিত্য প্রলয় অবান্তর প্রলয় মহাপ্রলয় আত্যন্তিক প্রলয়, আত্যন্তিক প্রলয় মানে জগৎ একবারই নেই, অসঙ্গতা পূর্ণতা ব্যাপকতার সঙ্গে এক হয়ে যায়। এই জন্য বলছে এবং ত্রিদা, এইভাবে তিনটে স্টেপে আর কি নশ্যতি আত্মমায়া, নিজের স্বরূপের যে আবরণটা এইভাবে পুরো নাশ হয়, এইভাবে পুরো নাশ হবে আর কি। এটা হচ্ছে এই সংখ্যাটা আমি বলতে পারবো না, কারণ হঠাৎ মনে এসছে এটা বলেছি, কিন্তু আমাকে বই না থাকলে তো ইয়ে করতে পারছি না, এটা উত্তর কাশে গিয়ে দেখবো এটা, এটা মানে বৃহদারণ্যক বার্তিকে, কারণ দুটোই ওনারই লেখা, যে অথবা ওই যে নৈষ্কর্ম সিদ্ধি একদিন রাতে আর কি, হিরণ্যগর্ভের একদিন রাতে, আর মহাপ্রলয় হচ্ছে হিরণ্যগর্ভের কার্যকাল শেষ হয়ে গেল, আর এবার হচ্ছে আত্যন্তিক প্রলয়, মানে জ্ঞান হওয়া সৃষ্টি বলে কিছু ছিলই না, কখনো হয়নি, আত্যন্তিক প্রলয় জানো, এবং ত্রিধা এইভাবে ক্রমে একটার পর একটা ক্রমে আর কি জগতে আত্মসাত্ব নিজের স্বরূপের মায়া নাশ হয়, স্বরূপ সম্বন্ধে অজ্ঞান পূর্ণ। ঠিক আছে, আজকে এখানে রাখছি, কালকে আরেকবার এটা সম্বন্ধে মা বলুন বলুন মা, হ্যাঁ বৃত্তি আছে না শঙ্করাচার্যের, বাক্য বৃত্তি, আপনি কি বাক্য বৃত্তি করাবেন? বাক্য বৃত্তি তো বইটা তো আমার কাছে নেই, আমি এখন এই মুহূর্তে নতুন কিছু শুরু করবো কিনা বলতে পারছি না, দেখি কার থেকে কিরকম ডিমান্ড আসে, আর তারপর এখন আমার কাছে এখানে তো সব বই নেই, আর আমি বলতে পারছি না। বাক্য বৃত্তি আমার মনে একবার করেছি আমরা, ওটার মধ্যে না ওই মানে পঞ্চ কি বলে ইয়ে পঞ্চমহাভূত তন্মাত্রা এগুলোকে নিয়ে বিচার আছে, এটাকে আপনি এই যে তত্ত্ববোধ বইটা তো এরই বিচার আছে আর কি, দেখুন যদি তারপরে না হয় আমি পরে দেখবো, আপনাকে ঠিক আছে স্বামীজি, ঠিক আছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়, ওম শান্তি শান্তি শান্তি। তারপরে দেখো কি আর পড়তে ইচ্ছা হয়, এখন একটুখানি বন্ধ রাখ, আমাকে পূর্ণিমা অব্দি, তারপরে আবার দেখবো 26 তারিখে পরে আবার শুরু করবো, 26 তারিখে মাঘী পূর্ণিমা কি 24 তারিখে? না মাঘী পূর্ণিমা হচ্ছে 24-25 ফুল দোল, আর 26 তারিখ আমার এখানে একটু কাজ আছে। নমামি ভগবৎ পাদম শঙ্করম লোক শঙ্করম।